বাংলা মানবতা সমাধান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সসালাতু ওয়া সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নাবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বি ইহসানি ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া হুয়া আল্লাযী মারাজাল বাহরাইন হাযা আযবুন ফুরাতুন ওয়া হাযা মিলহুন উজাজ ওয়া জাআলা বাইনাহুমা বারযাখুন ওয়া হিজরাম মাহজুরা। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাকের সমস্ত প্রশংসা, যে আল্লাহ পাক সব কিছুর ওপর ক্ষমতাবান। সালাত এবং সালাম নাযিল প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর, যিনি সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য নবী ও রাসূল। আল্লাহ পাকের কিছু কুদরতের কথা সূরা ফুরকানে আল্লাহ পাক বর্ণনা করছেন, তাফসীর করব। আয়াত নম্বর 53 থেকে মহান আল্লাহ ইরশাদ করেছেন এই পৃথিবীর পানি সম্পর্কে, ওহুয়াল্লাযী মারাজাল বাহরাইন, আল্লাহ সেই সত্তা যিনি দুই প্রকারের সমুদ্র প্রবাহিত করেছেন, দুই প্রকারের পানি আল্লাহ পাক প্রবাহিত করেছেন। হাযা আযবুন ফুরাত, এক রকম হচ্ছে সুপেয় ও সুস্বাদু মিষ্টি পানি, নদী নালাই পুকুরে জলাশয়ে মিষ্টি পানি পাবেন আল্লাহ পাক এটাও দিয়েছেন। ও হাযা মিলহুন ওজাজ, আরেক রকম পানি হচ্ছে লোনা কটু, এত লোনা যে মুখে নিতে পারবেন না আপনি। ওয়া জাআলা বাইনাহুমা বারযাখান, আর এই দুই পানির মাঝে আল্লাহ পাক আর সৃষ্টি করে দিয়েছেন। যদি আল্লাহ পাক এই প্রাচীর সৃষ্টি না করে দিতেন, তাহলে লোনা পানি মিষ্টি পানির সাথে মিশে যেত, আর মানুষের পানি পান করার যোগ্য কোনো পানিই থাকতো না, যার ফলে মানুষ এই পৃথিবীতে বাঁচত না। আল্লাহ পাকের কত বড় অনুগ্রহ। ওয়া হিজরাম মাহজুরা, এবং অনতিক্রম্য ব্যবধান সৃষ্টি করে দিয়েছেন। কখনো এরকম হয় না যে লোনা পানি এসে গঙ্গা যমুনার সাথে মিলে গেছে, যার ফলে আর নদীর পানিতে ডুব দেওয়া যায় না, নদীর পানি পান করা যায় না, পুকুরের পানি পান করা যায় না, এমনটা হয় না। সমুদ্রের পানি স্থির পানি, সেই পানি যদি মিষ্টি হইতো তাহলে দুর্গন্ধযুক্ত হয়ে যেত। আল্লাহ এত বেশি তাতে লবণ রেখে দিয়েছেন যে কত অসংখ্য প্রাণী, যে সমুদ্রের প্রাণী মরছে, সরছে, পচছে, তারপরেও না রং বদলিছে, না স্বাদ বদলিছে, না দুর্গন্ধ ছড়াচ্ছে সমুদ্রে। লবণের মধ্যে এই ক্ষমতা রয়েছে আল্লাপাকের। এছাড়া বহু হিকমত রয়েছে এসব সৃষ্টিতে। আল্লাপাক তারপরে মানুষের সৃষ্টির কথা বলছেন, ওহু আল্লাযী খালাক মিনাল মাই বাশারা, আল্লাহ সেই সত্তা যিনি পানি দিয়ে মানুষকে সৃষ্টি করেছেন। ফাজাআলাহু নাসাবা ওয়া সেহরা, এবং তাদেরকে আল্লাহ পাক বংশীয় সম্পর্ক এবং বৈবাহিক সম্পর্কে আবদ্ধ করেছেন। এক হচ্ছে বংশের সম্পর্ক, আর এক হচ্ছে বৈবাহিক সম্পর্ক। আপনার এই এক সম্প্রদায়ের সাথে, এক গোষ্ঠীর সাথে সম্পর্ক ছিল না, যেই বিবাহ করলেন এরা আপনার আত্মীয় হয়ে গেল, আপনার ছেলে মেয়েদের আত্মীয়তা হয়ে গেল। অচেনা মানুষরা ছিল, জীবনে কোনোদিন কল্পনা করেননি যে এদের সাথে আমার আদান প্রদান আর খাতির হবে, তাদের সাথে এমন গাঢ় সম্পর্ক হয়ে গেল। আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এই নীতিমালা নিজাম যদি আল্লাহ না দিতেন তাহলে কখনো এই সব হইতো না। সেহরান মানে বৈবাহিক সম্পর্ক। ওয়াকানা রাব্বুকা কাদিরা, আর হে নবী তোমার রব সর্বশক্তিমান। ওয়াইয়াবুদুনা মিন দুনিল্লাহ, এরপরেও আল্লাহকে চিনল না। মানুষ অধিকাংশ আল্লাহকে বাদ দিয়ে এমন কিছুর পুজো করে যেসব তাদের কাজেও আসে না। ওয়ালা ইয়াযুর রহম, আর তাদের ক্ষতিও করে না। ওয়াকানাল কাফিরু আলা রব্বিহি জাহির, আর কাফিরের চরিত্র হচ্ছে যে তার প্রতিপালকের বিরুদ্ধে সে সহযোগিতা করে, বাতিলের জন্য সাপোর্ট করবে, আল্লাহ দ্রোহিতাই সমর্থন করবে, এটা হচ্ছে কাফেরের চরিত্র, মুশরিকের চরিত্র। ওমা আরসালনাকা ইল্লা মুবাশশিরা ওয়া নাযীরা, হে নবী তোমাকে সুসংবাদ দাতা করে আর সতর্ককারী করে প্রেরণ করেছি। কুল হে নবী, আরো জানিয়ে দাও, মা আসআলুকুম আলাইহি মিন আজরিন, হে মানুষ তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না, প্রতিদান চাই না, টাকা চাই, পয়সা চাই, তোমাদের হেদায়েত দেবো, ঠিক পথ দেখাবো, কিন্তু পয়সা চাই না, ইল্লা মান শা, তবে যে চাইবে তার প্রতিপালকের দিকে রাস্তা ধরে নেবে, এটাই আমার উদ্দেশ্য। তোমাদেরকে রাস্তা শুধু দেখিয়ে দিচ্ছি, ইচ্ছা হলে তোমাদের আগ্রহ হলে এই সঠিক রাস্তা ধরে নাও, এতে তোমাদের ইহকাল পরকালের কল্যাণ রয়েছে। ওয়াতাওয়াক্কাল আলাল হাইয়্যাল লাযী লা ইয়ামুত, হে নবী তুমি নির্ভরশীল হও, আস্থা করো সেই চিরঞ্জীব সত্তার ওপর যিনি কখনো মৃত্যুবরণ করবেন না, তার কোনোদিন মত হবে না। পক্ষান্তরে সমস্ত কিছু নবী রসুল সব কিছু ধ্বংসশীল দুনিয়া থেকে বিদায় নিয়েছে নেবে, কেউ বাঁচতে আসেনি। অসাব্যহ বেহামদেহি, আর তার প্রশংসা বিজড়িত তসবিহ করো, ওয়াকাফা বেহি বেজুনুবি ইবাদি খবীরা, আর আল্লাহ পাক তার বান্দাদের গুনাহ সম্পর্কে সূক্ষ্ম খবর রাখাই যথেষ্ট। আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়াম, আল্লাহ সেই সত্তা যিনি আসমান সমূহ এবং জমিনকে এবং আসমান জমিনের মাঝে যা কিছুই আছে সবকে সৃষ্টি করেছেন ছয় দিনে। আল্লাহ ক্ষণিকের মধ্যে সৃষ্টি করতে পারতেন, মুহূর্তের মধ্যে, কিন্তু আল্লাহ পাক এই সৃষ্টির মাধ্যমে মানুষকে শিক্ষা দিতে চেয়েছেন সব কাজেই ধীর স্থিরতা অবলম্বন করবে। সুম্মাস্তাওয়া আলাল আরশ, অতপর তিনি আরশের উপর সমুন্নত হয়েছেন, আল্লাহ তার আরশে আজিমে আছেন, এটা অর্থ আমরা বুঝি। কেমন ভাবে আছেন আল্লাহ ভালো জানেন, ধরুন আমরা জানি না বলবো না, কিন্তু আল্লাহ আরশে আজিমে আছেন, আল্লাহ সর্বত্র বিরাজমান নয়। তার একটি কোরআনী দলিল হচ্ছে সামনের আয়াত, আল্লাহ বলছেন আর রহমান যিনি দয়াবান, ফাস আল বিহি খাবিরা, তার সম্পর্কে তার গুণাবলী সম্পর্কে যারা ভালো খবর রাখে ওয়াকিফাল তাদেরকে জিজ্ঞাসা করো, যারা জ্ঞানী গুণী তাওরাত ইনজিলের খবর রাখে তাদেরকেও জিজ্ঞেস করে দেখো। ওয়াইযা ক্বীলা লাহুম উসজুদু লিরহমান, আর যখন এই কাফের মুশরিকদেরকে বলা হইতো, আরো মুশরিক মক্কার লোকেরা, তারা রহমান নামটি মানত না আল্লাহর, আল্লাহ বলতো কিন্তু রহমান স্বীকার করতো না, তাদেরকে বলা হইতো রহমান দয়াবানকে সেজদা করো, কালু তারা বলতো আমার রহমান, আবার রহমান আবার কি জিনিস, রহমান আমরা জানি না। এই জন্য নবী সাল্লামের হুদাইবিয়ার সন্ধির সময় তার রহমান বিসমিল্লাহির রহমান রহিম লিখতে দেয়নি, তারা বলেছিল বিসমিক আল্লাহুম্মা লিখো। আল্লাহ পাক বলছেন যে তারা বলতো আনাস চুদু লেমা তো আমরও না, হে মোহাম্মদ তুমি যা বলছো তাকেই সেজদা করবো, রহমানকে সেজদা করছো, রহমানকে সেজদা করে দেবো, না করবো না। ওয়াজা আদাহুম নফুরা, তাদের ঘৃণা আরো বৃদ্ধি পেল। তাবারাকাল্লাজী জাআলা ফিস সামায়ে বুরুজা, বরকতময় সেই সত্তা যিনি আকাশে নক্ষত্র রাজি সৃষ্টি করেছেন। প্রাচীন যুগে বুরুজ বলা হইতো সূর্য চন্দ্র তারকা গ্রহ সব কিছুকে, এগুলি আসলে বুরুজ, ওয়াসামায়ে জাতিল বুরুজ, আকাশে এই বুরুজ রয়েছে। পরবর্তীতে সায়েন্সে বুরুজ বলেছে আসমানে যেসব গ্রহ রয়েছে, বিশেষ করে এই গ্রহগুলির চলার পথগুলিকে তারা বুরুজ বলেছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যেই যুগে কোরআন নাজিল করে সেই যুগে বুরুজ মানে আসমানকে সুসজ্জিত করা হয়েছে যেসব দিয়ে, সূর্য চন্দ্র এবং তারকা গ্রহ সেগুলিকে বোঝানো হয়েছে, আল্লাহ পাক এই দিয়ে অলঙ্কৃত করেছেন আসমানকে। ওয়াজা আলা ফিহা সিরাজান, এবং তাতে আল্লাহ পাক সৃষ্টি করেছেন প্রদীপ মানে সূর্য, ওয়াকামারা মনিরা, আর আলো দানকারী চন্দ্র সৃষ্টি করেছেন। ওয়াহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান-নাহারা খিলফা, আল্লাহ সেই সত্তা যিনি রাত দিনকে এমনভাবে সৃষ্টি করেছেন একটি অপরটির পরে আসে, রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে। লেমান আরাদা ইয়াজাক্কারা, যে চাইবে এখান থেকে উপদেশ নিতে পারবে, আও আরাদা শুকুরা, অথবা শুক্রিয়া আদায় করতে কৃতজ্ঞ হতে চাই, তাও আল্লাহর অনেক কিছুই জানতে পারবে আল্লাহর সৃষ্টি সম্পর্কে। ওয়া ইবাদুর রহমান, এখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়াবান আল্লাহর সৎকর্মশীল বান্দাদের বেশ কিছু গুণাবলী উল্লেখ করেছেন, যেগুলি প্রত্যেক ভালো মানুষদের মধ্যে থাকা আবশ্যক। আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা, তাদের প্রথম গুণ হচ্ছে তারা পৃথিবীতে নম্রতার সাথে চলাফেরা করে, অহংকার দেখায় না, নিজেকে সবচেয়ে দুর্বল মনে করে, বড় মনে করে না, নিজেকে সবচেয়ে বেশি জ্ঞানের দিক থেকে সীমিত জ্ঞানের অধিকারী মনে করে, বড় পণ্ডিত হয়ে গেছে এমন মনে করে না, বড়ই শক্তিশালী হয়ে গেছে, এই দাম্ভিকতা দেখাই না। ওয়াইযা খাতাবাহুমুল জাহিনুল কালু সালামা, দ্বিতীয় গুণ হচ্ছে যখন মূর্খ লোকেরা তাদেরকে সম্বোধন করে এমন কথা বলে যেটা হয়তো উচিত হয়নি, কালু সালামা, তখন তারা ঝগড়ায় লিপ্ত হয় না, সালামা সেখান থেকে কেটে পড়ে। এখানে সালাম আলাইকুম বলা উদ্দেশ্য নেই, বরং ঝগড়ায় লিপ্ত হয় না, কেউ একটা কথা বললো তর্ক করতে চাইলে আপনি তর্ক করি না, একজন মারতে আসলো না আপনি মারামারি করতে যান না, কুকুরে কামড় দিলে কুকুর আপনি কামড় দেবেন না, তার জন্য ভালো ব্যবস্থা যেটা নিতে হয় উত্তম ব্যবস্থা নিতে হবে। এটা হচ্ছে মুমিনের চরিত্র, সৎবান্দাদের চরিত্র। আল্লাযীনা ইয়াবিতুনা আলি রব্বিহিম সুজ্জাদান ওয়া কিয়ামা, আর রহমানের ভালো বান্দা ওরাই যারা রাত কাটায় তাদের রবের সামনে সিজদায় অবনত হয়ে অথবা দাঁড়িয়ে কোরআনের তিলাওয়াত করে, নামাজ পড়িয়ে, তাহাজ্জুদ পড়িয়ে, আল্লাহর সামনে দাঁড়িয়ে সেজদায় কান্না করে, তার সাথে সাথে এত ইবাদত বন্দেগী করেও তাদের অন্তরে ভয় থাকে জাহান্নাম বলে, তাই বলে এজন্যই তারা কি করে আল্লাহর কাছে এই দোয়া করে, ওয়াল্লাযিনা ইয়াকুলুন, যারা দোয়া করে রব্বানা হে আমাদের প্রতিপালক, ইসরিফ আন্না আযাব জাহান্নাম, আমাদের থেকে জাহান্নামের আযাবকে দূরে রাখ, ফিরিয়ে রাখ। এই অহংকার করে না যে আমরা তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছি, আবার তাহাজ্জুদ পড়ছি, আল্লাহর সামনে কত কাঁদছি, সিজদায় পড়ে থাকছি, আবার আমাদের জন্য জান্নাতের তো আর কার আছে, না এরকম নির্ভীক নয়, বরং অন্তরে ভয় আছে বলে জাহান্নাম থেকে রক্ষা কামনা করে। ইন্না আযাবাহা কানা গারামা, নিশ্চয় জাহান্নামের আযাব অবশ্যই অবাধ্য মানুষদেরকে ধরবে, গারামা ভয়ানক হবে সেই আযাব। ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মাকামা, নিশ্চয়ই এই জায়গা জাহান্নামের স্থান স্থানের দিক থেকে বড়ই খারাপ হবে এবং আবাসস্থলের দিক থেকেও বড় নিকৃষ্ট হবে। বল্লাযিনা ইযা আনফাকু, আর রহমানের বান্দাদের আর একটি গুণ হচ্ছে যে তারা ব্যয় করে, কৃপণ হয় না, আর ব্যয় করতে গিয়ে আবার অপব্যয় করে না। বল্লাযিনা ইযা আনফাকু, সৎকর্মশীল বান্দা ওরাই, দয়াবান আল্লাহর খাস বান্দা, যারা যখন খরচ করে ব্যয় করে, লাম ইউসরিফু, অপব্যয় করে না, ওয়ালাম ইয়াকতুরু, আর কৃপণতাও করে না, ওয়াকানা বাইনা যালিকা কাওয়ামা, বরং মধ্যম পন্থ অবলম্বন করে। ব্যয় করা হচ্ছে দুই রকম, এক হচ্ছে জাকাত দেওয়া, 100 টাকায় 250 টাকা আপনার নয়, এটা গরিব মিসকিন দরিদ্রের সমাজের অসহায়ীদের হক, এটা ব্যয় করতে করতে নিজের ছেলে মেয়েদেরকে অনাহারে রেখে দিলে, এইরকমটাও করে না, আর বখিল কৃপণ জাকাতটাও ঠিকভাবে দিল না, জাকাত লাগবে 1,000, 200 টাকা, 100 টাকা দিয়ে বললো অনেক দিয়ে দিছি, এইরকম করে না, যেমন অধিকাংশ মুসলিম পয়সাওয়ালাদের অবস্থা আজকাল। আর একটা ব্যয় করা হচ্ছে যে ফরজ যে ব্যয় বহন রয়েছে, আপনার কাঁধে দায়িত্ব রয়েছে বেশ কিছু ফরজ, বাপ মায়ের খরচ চালানো, নিজের খরচ চালানো, নিজের পরিবার সংসার চালানো, নিজের বাড়িঘর তৈরি করা, এসব ক্ষেত্রে ও কৃপণতাও করে না, ছেলে মেয়েকে ভালো করে খেতে দেয় না, পড়াশোনার ব্যবস্থাও দেয় না। আর এইরকমও নয় যে অপব্যয়, এই ক্ষেত্রে যা ইনকাম অধিকাংশই ব্যয় করে দেয়, আর অনেক ক্ষেত্রে ঘাটতি, ছেলে মেয়েদের লালন পালনে সব কিছুই খরচ করে, বাপ মায়ের জন্য 1 পয়সা জোটা নেয়, দান করার জন্য মসজিদে দেওয়ার জন্য 1 পয়সা নেই, ইসলামের খেদমতে 1টা টাকা দেওয়ার তৌফিক হয় না, অপব্যয়ও করবে না। অপব্যয় আর এক রকমের আছে, যদি 1টা পয়সাও আপনি খরচ করেন আল্লাহর অসন্তুষ্টির কাজে, গুনার কাজে, সেটা হচ্ছে অপব্যয়, একজন মুসলিম তা করেন। একটা বিড়ি সিগারেট কেনায় যদি চারানাও লাগে, জর্দা কেনায় যদি চারানাও লাগে, তবু এটা হারাম, কারণ এটা হচ্ছে ইসরাফ, অপব্যয় করা। আল্লাহ ইসরাফ তাবজির দুটোকে হারাম করেছেন, আর মধ্যম পন্থ অবলম্বন করা অর্থাৎ হারাম থেকে বেঁচে থাকা বৈধ পথ, আপনি খরচ করেন আপনার পরিবার চালাতে যত টাকা খরচ হয় করেন, মোটামুটি মধ্যম পন্থ অবলম্বন করে, আপনি আপনার লেবাস পোশাক হবে 5,000 টাকার একেবারে এত বেশি না হয়, অথচ আপনার 500 টাকাতে চলবে, হয়তো 1,000 টাকায় চলবে, মধ্যম পন্থা আল্লাহ পাক অবলম্বন করতে বলেছেন। আর এটাই হচ্ছে আল্লাহর নেক বান্দাদের সচ্চরিত্র। এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আমরা আমাদের আলোচনার দিকে আবার ফিরে আসছি। যে ইসলামী পথ ধরে চলে, জুলুম আর বখিলি দুটো জিনিস মানুষকে দিয়ে অনেক করাপশন করিয়েছে, তাকে আল্লাহ পছন্দ করে, বেশি বখিল না হওয়া, বেশি খরচ না করে। শেখ আব্দুল কাইয়ুম, তাহলে মানুষ হালাক হয়ে যাবে, যদি মানুষ শুধু মনের কথায় চলে, মনকে কন্ট্রোল করতে হবে, শরীয়ত দিয়ে তাজকিয়াত নফস করে করে ঠিক করতে হবে, যে শুদ্ধ হৃদয়ে ইসলামের পথে চলে, এভাবে মানুষের জীবনের মধ্যে ইনসাফ কায়েম করতে হবে। দেখুন আল্লাহ তালা সবার উপর রক্ষাকারী, প্রতি বুধবার সন্ধ্যা 6:30 আর পুনঃ সম্প্রচার দুপুর 12:30 বাংলাদেশে পিস টিভি বাংলায়। দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব, প্রকৃত বিশ্বাসের অভাব, অসচেতন জীবনযাপন, ধর্মকে ভুলভাবে তুলে ধরা, ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে, কারণ এটা যেন আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা। দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত 9টায় আর পুনঃ সম্প্রচার সকাল 7:30 বাংলাদেশে পিস টিভি বাংলায়। তিনি তাই বলে থাকেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জন্য ব্যবহার করেছেন সেই জন্য ব্যবহার করতে হবে। কার দ্বারা থাকার জন্য, এলিম অর্জনের জন্য তুলে ধরার মাধ্যম যেটা, এটার নামই হলো হাদিস। কি উদ্দেশ্য নিয়ে? মূল উদ্দেশ্য ছিল সৎ কাজের নির্দেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে। মুজাফফর বিন মহসিন, ডক্টর হাফেজ ABM হিজবুল্লাহ, আহমদুল্লাহ বিন মোহাম্মদ দিলাওয়ার হোসেন, শাহিদুল্লাহ খান মাদানী, আব্দুর রাজাক বিন ইউসুফ, ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া, জাহাঙ্গীর আলমের উপস্থাপনা। কেমন ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এবং কাজ? হাদিসের ইতিবৃত্তি ও বিশ্বময় তার ক্রমবিকাশ। পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। সম্মানিত ভাতৃমণ্ডলী, ফিরে আসি আমাদের আলোচনার দিকে। আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল সূরা ফুরকানের শেষ রুকুতে রহমানের বান্দা, অর্থাৎ দয়াবান আল্লাহ পাকের বিশেষ বান্দা, যারা অনুগত বান্দা, ধার্মিক, যারা আল্লাহ ভীরু, যারা সৎকর্মশীল, তাদের গুণাবলী সম্পর্কে। তাদের আল্লাহ পাক আরও বেশ কিছু গুণ এখানে উল্লেখ করেছেন। আল্লাহ পাক ইরশাদ করেছেন আয়াত নম্বর 68-তে, আল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহ ইলাহান আখার। আর রহমানের বান্দাদের গুণ হচ্ছে যে তারা আল্লাহর সাথে অন্য ইলাহকে, অন্য মাবুদকে আহ্বান করে না, ডাকে আল্লাহুম্মা বলে ডাকে, রব্বে বলে ডাকে, হে আল্লাহ বলে ডাকে, হে অমুক, হে তমুক, গাইরুল্লাহকে ডাকে না, আল্লাহ ছাড়া অন্যকে ডাকে না, অন্যকে ফরিয়াদ করে না, সুখে হোক দুঃখে হোক একমাত্র আল্লাহকে ডাকে, আল্লাহর সাথে কোনো ক্ষেত্রে শরিক করে না, দুয়ার ক্ষেত্রেও না, জবাইয়ের ক্ষেত্রেও না, সেজদার ক্ষেত্রেও না, কোনো ইবাদত বন্দিগিতে নাই। ইন্না শিরক আলা জুলমুন আজিম, শিরক করে না। শিরক মুক্ত হলেই আল্লাহর বান্দা হইতে পারবে, আর শিরক মুক্ত না হলে আল্লাহর সবচেয়ে বড় অবাধ্য বান্দা, যার জন্য চিরকালের জাহান্নাম। ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসা আল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হক। আর দ্বিতীয় গুণ হচ্ছে রহমানের খাস বান্দাদের, সৎকর্মশীলদের, ভালো মানুষদের, যে তারা এমন কোন মানুষকে খুন করে না যাকে খুন করা আল্লাহ পাক হারাম করেছেন, নিষিদ্ধ করেছেন। আল্লাহ বলেন যে শুধু মুসলিমকে খুন করে না, মুসলিমকেও করবে না, অমুসলিমকেও করবে না, কোনো মানুষের খুন করা আল্লাহ পাক অ্যালাউ করেননি। নাফস আল্লাহ বলেছেন কোনো ব্যক্তিকে খুন করে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনকি অমুসলিম সম্পর্কে বলছেন, মান কাতালা মুয়াহাদান, কোনো ব্যক্তি যদি, যাদের সাথে আমাদের শান্তি চুক্তি রয়েছে, আমাকে খুন করতে চায় না, আপনাকে খুন করতে চায় না, আপনার জন্য জায়েজ নয়, এমন কোন ব্যক্তি শান্তির সাথে আপনার সাথে বসবাস করতে চায়, কেউ যদি তাকে খুন করে, যদিও সে অমুসলিম হোক না কেন, ইহুদি, খ্রিস্টান হোক, আর অন্য কোনো জাতি হোক, আল্লাহর দিনের যতই বড় বিরোধী হোক না কেন, কিন্তু আপনার সাথে শান্তিতে বসবাসে চুক্তিতে আবদ্ধ, তাকে যদি কেউ খুন করে দিলাম, ইয়ারাহ রায়হাত আল জান্না, তাহলে জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে না, ইল্লা বিল হক, তবে ন্যায়সঙ্গত হইলে, ন্যায়সঙ্গত কিসাস, দণ্ডবিধান, আর সেটা আপনার আমার হাতে নয়, কোনো আলেমের হাতে নয়, কোনো স্কলারের হাতে নয়, বরং এটা দেশের সরকারের হাতে। খুন করেছে, সুতরাং খুনের বিনিময়ে তাকে ফাঁসিতে চড়া খুন করুক, এই অধিকার সরকার রয়েছে। বিবাহিত ব্যক্তি, বিবাহিতা যদি জেনা ব্যভিচারে লিপ্ত হয় আর চারটি সাক্ষী দ্বারা প্রমাণিত হয় অথবা স্বীকারোক্তি থাকে, তাহলে পাথর মেরে সংসার করা রয়েছে, এটা হচ্ছে ন্যায়সঙ্গত আল্লাহ পাক রব্বুল আলামিন। আর আল্লাহদ্রোহী, দেশদ্রোহী, এই ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন অনুমতি দিয়েছেন। এই তিনটি ক্ষেত্র ছাড়া এমন কোনো ক্ষেত্র নেই যেই ক্ষেত্রে কাউকে খুন করা যেতে পারে। মমিন বান্দা, মুসলিম কখনো খুনি হতে পারে না। মুসলিম আর খুনের সাথে জড়িত হবে, খুনের কেসে ফাঁসবে, এটা কখনো হইতে পারে না, আসলে মুসলিম নাই। আল্লাহ পাক তারপরে ইরশাদ করেছেন, ওয়ালা ইয়াজনুন, আর রহমানের বান্দারা কখনো জেনায় লিপ্ত হয় না, ব্যভিচারে লিপ্ত হয় না, না ধর্ষণে লিপ্ত হয়, ধর্ষণে লিপ্ত হওয়া তো দূরের কথা, সম্মতির জেনা ব্যভিচার তাতেও লিপ্ত হয় না, বরং জেনার কাছেও যায় না। জেনার কাছে যাওয়া, নির্জনতায় কথা বলা, কোনো মহিলার সাথে প্রেম আলাপ করা, সহশিক্ষার ব্যবস্থা করা, সহশিক্ষা অঙ্গন তৈরি করা, এসব মুসলিমরা করতে পারে না। বেহায়া বেপর্দহে চলাফেরা করা, যুবকদেরকে নিজের দিকে আকৃষ্ট করা, এটা মুসলিমের চরিত্র নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওমাইয়া ফালে যালিকা, যার এসব কাজ করবে, শিরক করবে, খুন করবে, জেনা ব্যভিচার করবে, ইয়ালকা আসামা, তারা পাপের বোঝা নিয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এরশাদ করছেন যে যারা এসব অন্যায় কাজ করবে অর্থাৎ শিরক করবে, আর শিরকের অবস্থায় মরে গেল, সংশোধন করলো না, খুন করলো, খুন করে তার সংশোধন হলো না, খুন করলো অথবা জেনা করলো, ইয়ালকা আসামা, তারা বড়ই গুনহার বোঝা নিয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে, আর দুনিয়াতে আল্লাহ পাকের ক্রোধের ভাগিদার হবে, আল্লাহ পাকের গজব তাদের উপর হবে। ইউদা আফলাহুল আজাব ইয়াউমাল কিয়ামা, আর কিয়ামতের দিনে তাদের জন্য আজাব শাস্তিকে দ্বিগুণ করা হবে, মুশরিকের জন্য, খুনির জন্য, জেনাকারীর জন্য। ওয়াখলুদ ফিহে মোহানা, আর আল্লাহ পাকের আজাবে চিরকাল অপদস্থ লাঞ্ছিত হয়ে বসবাস করবে। ইল্লামান তাবা, তবে দুনিয়ায় থাকা পর্যন্ত, মতের আগ পর্যন্ত আল্লাহ পাক একটা রাস্তা খুলে রেখেছেন, সুন্দর রাস্তা, তওবার রাস্তা, সংশোধনের রাস্তা, ফিরে আসো, ভুল করেছো ফিরে আসো। তবে যেই ব্যক্তি তওবা করবে ফিরে আসবে আল্লাহর দিকে, ও আমানা, ইমানকে সুন্দর করবে, ও আমেল আমালান সালিহান, এবং সৎকর্মশীল হয়ে যাবে, তাহলে শুধু বলল আমি আর করব না, পুলিশ প্রশাসনের কাছে বললো আমি আর এইরকম অন্যায় কাজ খুন করবো না, আর আমি ব্যবচার করবো না, আর আমি ধর্ষণ করবো না, যথেষ্ট না, ইমান আল্লাহ পরকালে বিশ্বাস সুন্দর করবে, সংশোধনের জীবন, চরিত্রবান হয়ে গেছে, আর চরিত্র হন নাই, আর কোথাও দেখা যায় না যে কোনো মহিলার সাথে গল্প করে, প্রেম আলাপ করে, বদমাইশি করে বেড়ায়, ওই সব করে না। আরে চরিত্র গঠন যদি হয়ে থাকে তাহলে এটা হচ্ছে তওবার আসল প্রমাণ, আর মৌখিক তওবার কোনো মূল্য রাখে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন যদি এইরকম ভাবে তওবা করে, ফাউলাইকা এরাই তো ওরা, ইউবাদদিরুল্লাহ সাইয়্যাতি হাসানাত, যাদের গুনাহগুলিকে আল্লাহ নেকিতে রূপান্তরিত করে দেবেন। এর দুটি অর্থ, একটি অর্থ হচ্ছে যে সেই লোকটি চরিত্রহীন ছিল, সেই লোকটির গুনাহ লেখা হচ্ছিল, এখন নেকি লেখা হবে, আল্লাহর গুনাহ লিখবেন না নেকি লিখবেন, কারণ ভালো কাজ করছে, ভালো লেখা হচ্ছে, ফেরেশতারা শুধু গুনাহই লিখছিল, এখন নেকি লেখা হবে। আর একটি অর্থ হচ্ছে যে কিয়ামতের দিনে আল্লাহ পাক তাদেরকে মাফ করে দিয়ে গুনাহের বিনিময়ে আল্লাহ নেকি দান করবেন, নেকি দান, যেমন একটা হাদিস দ্বারা প্রমাণিত হয়, যদি খালিস অন্তর থেকে নিখুঁত নির্ভেজাল তওবা করে নিজের সংশোধনের জীবন গড়ে তোলে, ওকান আল্লাহ গফুর রহিম, আল্লাহ পাক সবকিছুর মার্জনাকারী, বড় দয়াবান। ওমান তাবা, আর যে ব্যক্তি তওবা করবে, ও আমেলা সালেহান, নেক আমল করবে। এই দ্বিতীয় তওবা মুসলিম সমাজের যারা পাপী তওবা করে আসে তাদের সম্পর্কে, আর আগের তওবা, আগের আয়াতটিতে যে বলা হয়েছে সেটা যারা কুফরি করে শিরক করার পরে তওবা করে আসে তাদের সম্পর্কে বলা হয়েছে। এই জন্য দুইবার আল্লাহ তওবার কথা উল্লেখ করেছেন, আল্লাহর দরবারে যদি তওবা করে সংশোধনের জীবন গড়ে তোলে, ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা, তাহলে আল্লাহর দিকে আসলে তওবা করে আসলো, সুতরাং আল্লাহ মাফ করবেন। ওয়াল্লাযিনা লা ইয়াশহাদুনা যুরা, আর মুমিন তো ওরা যারা মিথ্যার জায়গায় উপস্থিত হয় না, হাজির হয় না, জুর মিথ্যা সাক্ষী দিতেও যায় না, আর যেখানে মিথ্যা কথা চলে সেখানেও যায় না, বরং জুরের তাফসির অত্যন্ত ব্যাপক, যেখানে আল্লাহ বিরোধী, আল্লাহর দিন বিরোধী কাজ হয় সেখানে হাজির হয় না, শিরকের মেলায় হাজির হয় না, ওরসের মেলায়, শিরকুফুরির মেলায়, গান বাজনার মেলায়, সিনেমা হলে কখনো যেতে পারেন একজন মুসলিম যদি সৎকর্মশীল হয়। লায়াসাদুন জুর, জুর এগুলি তাফসির কারগণ সাহাবায়ে কেরাম জুরের তাফসির গান বাজনার মাহফিল দিয়ে করেছেন, সেটাও হইতে পারে না একজন সৎ মুসলিম। ওয়াইদা মাররু বিল্লাগি মাররু কিরামা, আর যখন অনার্থক ওয়াসার কাজ কথার পাশ দিয়ে অতিক্রম করবে, সম্মানের সাথে সেখান থেকে কেটে পড়বে, কখনো বসবে না, যেখানে পাপ হচ্ছে, যেখানে ওয়াসার কথাবার্তা হচ্ছে, অন্যায় কথাবার্তা হচ্ছে, সেখান থেকে কেটে পড়বে। ওয়াল্লাযিন ইযা যুক্কিরু বিআয়াত রব্বিহিম, আর আল্লাহর নেক বান্দা ওরা যাদেরকে আল্লাহর রবের আয়াত দিয়ে যদি উপদেশ দেওয়া হয়, তাহলে লাম ইয়াখিরু আলিহা সুম্মা ওয়া উমিয়ানা, তাহলে বধির আর অন্ধ হয়ে যায় না, বরং তারা শোনে, দেখে, চিন্তাশীল হয়, তারপরে যেটা ভালো সেটা গ্রহণ করে, এটা হচ্ছে ভালো মানুষের পরিচয়। ওয়াল্লাযিনা ইয়াকুলুন, আর তার আল্লাহর কাছে এও দোয়া করে, রব্বানা দুনিয়া থেকে তো চলে যাব, কিন্তু আমাদের উত্তম ভালো স্থলাভিষিক্ত প্রয়োজন, ভালো সন্তান প্রয়োজন, যারা আমাদের জন্য দোয়া করবে, আমাদের নামকে জাগিয়ে রাখবে, অসৎ ছেলে মেয়ে নিয়ে লাভ নেই। এই জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করে নেক বান্দা, রব্বানা হাবলানা মিন আজওয়াজিন, আল্লাহ আমাদেরকে এমন স্ত্রী দান করো, ওয়াজুরিয়াতে এমন ছেলে মেয়ে দান করো, কুররাতা আয়ুন, যাতে আমাদের নয়ন জুড়ায়, চক্ষু শীতল হয়, ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিন ইমামা, এবং আমাদেরকে মুত্তাকিনদের, সৎকর্মশীলদের, আল্লাহ ভীরুদের নেতা বানিয়ে দাও, আমাদের যারা অনুসারী হবে তারা যেন ভালো মানুষ হয়। তাহলে আপনার অনুসারী যখন ভালো মানুষ চাইছেন, আপনি তাদের চাইতে ভালো হওয়ার চেষ্টা করবেন, আদর্শ হবেন তাদের জন্য, এই দোয়াও যেন করছেন আপনি পরোক্ষভাবে। উলায়কা ইউজজাউন আল গোরফা, আল্লাহ বলছেন এইরকম গুণ যেসব ভালো মানুষের মধ্যে থাকবে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ধৈর্যের কারণে, বেমা সবরু, ধৈর্যের বিনিময়ে জান্নাতে উচ্চ প্রাসাদ দান করবেন, গোরফা কক্ষকে বলা হয়, জান্নাতের কক্ষ মানে জান্নাতের প্রাসাদ দান করবেন। ওয়াইউলাক্কাউনা ফিহা তাহিয়াতা ওয়া সালামা, আর তাদেরকে অভ্যর্থনা জানানো হবে সংবর্ধনা ও সালাম দিয়ে। জান্নাতে ফেরেশতারা সালাম দেবেন, মুমিনরা একে অপরকে সালাম দেবেন। খালেদিনা ফিহা, সেখানে চিরকাল থাকবে। হাসানাত মুস্তাকাররাম ওয়া মাকামা, সেখানকার বাসস্থান কতই না সুন্দর হবে, আর আবাসস্থল কত যে উৎকৃষ্ট হবে, নিয়ামত আর নিয়ামত। আল্লাহ পাক তারপরে বলছেন যে সারা বিশ্ব যদি আল্লাহকে না ডাকে, আল্লাহর কিঞ্চিত পরিমাণ ক্ষতি হয়ে যাবে না। সারা বিশ্ব যদি আল্লাহর বান্দা হয়ে যায়, তাতে আল্লাহ পাকের রাজত্বে সামান্য কিছু বৃদ্ধি পেয়ে যাবে না। কুল মা ইয়াউবুকুম রব্বি লাউলা দুআউকুম, হে নবী তাদেরকে জানিয়ে দাও যে আমার প্রতিপালক কোনো পরোয়াই করেন না, কোনো প্রয়োজন নেই। লাউলা দুআউকুম, যদি তোমরা আল্লাহর কাছে দোয়া না করো, আল্লাহর কাছে যাচ্ছা না করো, আল্লাহকে না ডাকো, তাতে আল্লাহর কোনো পরোয়া নেই, যাই আসে না। আমাদের ছেলেমেয়েরা যদি কথা না শোনে, পেরেশানির কারণ বড়। অধীনস্থরা, আপনি নেতা, কথা শোনেন না। মাদ্রাসার আপনি নেতা, মালিক, শিক্ষকেরা কথা শোনে না, ছাত্ররা কথা শোনেন না, অশান্তির শেষ নাই। স্কুলের হেডমাস্টার ছাত্রের অবাধ্য, অশান্তির শেষ নাই। আর ক্ষতি আশঙ্কা, কখন যে কি করে, কখন যে মিছিল বের করে, ধর্মঘাট করে। আল্লাহ পাক বলছেন যে তোমাদের পরোয়াই করেন না। ফাকাদ কাযযাবতুম, তোমরা আল্লাহকে মিথ্যা মনে করেছো, আল্লাহর দিনকে মিথ্যা মনে করেছো। ফাসাউফা ইয়াকুনু লিজামা, সুতরাং তোমাদের ওপর অপ্রতিরোধ্য আযাব নেমে আসবে যদি এই অবস্থায় থেকে যাও। আমরা আমাদের সূরায়ে ফুরকানের তাফসির শেষ করলাম। আল্লাহ পাক যেন আমাদের কথা কাজ কবুল করেন, আমাদের গুনাহ খাতা মাফ করেন, নেক আমলে তৌফিক দান করেন। আল্লাহর নেক বান্দাদের যেসব ভালো চরিত্র রয়েছে, ভালো কাজ রয়েছে, সেগুলি আমাদের গ্রহণ করার তৌফিক দান করেন, আর তা বাস্তবায়নের আল্লাহ পাক আমাদের মন মানসিকতা যেন দান করেন। ও সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। أضاء الله دربي يا لسعدي وهنائي يا لفوزي وعنائي لا يطيب العيش إلا في رضا رب السماء مذ عرفت الله ربي حلو حلو حلو حياتي مذ عرفت الله ربي أشرق লকার আপনার সম্পদকে সুরক্ষিত না রাখতে পারে, বিনিয়োগ আপনার সম্পদকে না বৃদ্ধি করতে পারে, কিন্তু যাকাত দিলে নিশ্চয়ই আপনার সম্পদ বাড়বে, থাকবে সুরক্ষিত এবং পবিত্র। পিএস টিভির সাথে থাকুন, আপনার যাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন IRFI আল্রায়ান ব্যাংক, কোয়াড্রান কোর্ট, 48 গ্যালথরপে রোড, বার্মিংহাম, UK। পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার 01132301, IBAN GB52LOYD 3096340102411, 02419 শর্ট কোড 300083, সোয়েব BIC কোড IBO BZB 22। টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন admin@peacetv.tv। পিস টিভি, মানবতার সমাধান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি মোহাম্মদ হাশিম মাদানী, আর আপনারা দেখছেন পিস টিভি বাংলা।